আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বুধবারের আমরা এই আল্লাহর ঘরে আল্লাহর কিতাব নিয়ে কিছু কথা আলোচনা করব, আল্লাহর কিতাব নিয়ে কিছু কথা আলোচনা করব। আমরা জানি যে অধিকাংশ মানুষ আল্লাহর কিতাব জানে না, আবার যারা জানে তাদের অধিকাংশই তা ঠিকমতো পড়ে না। কেন এ গাফলতি? যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে চিঠি এলো সেই চিঠি পড়ার জন্য কেন আগ্রহ নেই মানুষের? মানুষের আগ্রহ থাকে না, যে বিষয়ে সে বোঝে না সে বিষয়ে তার আগ্রহ থাকে না। আবার অনেক সময় বুঝলেও বুঝতে চায় না, যেহেতু তাতে আমল করতে হবে, কঠিন হয়ে যাবে, তার থেকে না বোঝাই ভালো। আর অনেক আছে যে না বুঝে ছিল ভালো, অর্ধেক বুঝে প্রাণ গেল, এরকমও হয়। অর্ধেক আধা আধি বোঝে সে আবার টেরা পথে চলে, কোরআনের অপব্যাখ্যা করে। তো বিভিন্ন রকম আছে, কারণ বিভিন্ন কারণে এ কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আর রাসূলের অভিযোগ ছিল যে আমার কম এই কোরআনকে মাহজুর, পরিত্যাজ্য মনে করেছে। তার মানে এই কোরআন না শিক্ষা করে, না পড়াশোনা করে, না তার উপরে আমল করে, আর না তার উপরে যে এই কোরআন ব্যবহার করে রোগ নিরাময় করা যায় সেটাও করে না। এইভাবে নানাভাবে কোরআন পরিত্যাজ্য হয়ে গেছে। আমরা আজকে কিছু ফজিলতের কথা শোনাব, যাতে করে মানুষের মনে আগ্রহ সৃষ্টি হয় যে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়ো। আর উমিরতু আন আতলু আল কোরআন, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত নবীকে আদেশ দেওয়া হয়েছিল, আমাদেরকেও আদেশ দেওয়া হয়েছে আমরা যেন কোরআন তেলাওয়াত করি নিয়মিত। কোরআন শিক্ষা করলে তবে তো তেলাওয়াত হবে, আর কোরআন তেলাওয়াত করতে হলে শিখতে হবে। সুতরাং শিখতে হবে, যারা শেখেননি তাদেরকে শিখতে হবে। আর শেখার যে ফজিলত আছে সেও বিশাল ফজিলত। বলা হয়েছে এ মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা একটা গাভীন উটনি অপেক্ষা উত্তম। তোমাদের যদি কেউ বাথানে যাও তো সেখানে গিয়ে যদি দেখো যে একটা উটনি আছে, গাভীন উটনি, সেই উটনি তুমি নিয়ে এসে ঘরে বাঁধবে, কোন গোনা হবে না, কোনো দাম লাগবে না, তো কেউ কি বাকি থাকবে? সাহাবারা বলছেন সবাই তো আল্লাহ রাসূল, তাহলে তো সবাই যাবে। তো বলছেন যে তোমাদের এই মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা একটা গাভীন উটনি অপেক্ষা উত্তম। দুটো আয়াত শিক্ষা করা দুটো গাভীন উটনি অপেক্ষা উত্তম। কিন্তু আমরা বলি হুজুর নগদ নগদ যদি পেতাম তাহলে তখন ব্যাপারই ছিল না। এখন যদি বলা হয় যে ব্যক্তি একটি আয়াত শিখতে পারবে তাকে 1000 রিয়াল দেওয়া হবে, কত লম্বা লাইন লাগতো এখান থেকে বিশাল রিয়াজ পর্যন্ত লাইন লেগে যেত, যে আমাকে শিখিয়ে দেন। কারণ একটা আয়াত শিখলেই 1000 রিয়াল সঙ্গে সঙ্গে। আর একটা উটনি গাভীর উটনি কিন্তু 1000 রিয়ালে পাওয়া যায় না। কত পাওয়া যাবে? মোটামুটি 10,000 ধরেন, তারও বেশি আছে তাই না? 10,000, 20,000, পরে 1,00,000, তার থেকেও বেশি দামি উটনি আছে। তো যদি বলা হয় যে একটা আয়াত শিক্ষা করলে তোমার 1,00,000 রিয়াল দেওয়া হবে, তাহলে কি অবস্থা হবে? তাহলে তো এখান থেকে বাংলাদেশ লাইন লেগে যাবে, তারপরেও ছাড়বে না তাই না? কিন্তু নগদ যা পাও হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক, আল্লাহুল মুস্তাআন। মানুষের বিশ্বাস নেই নগদ পেলে পরে হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু পাবো কোথায়? আখেরাতে, কেয়ামতে, মরণের পরে। ও হুজুর অনেক দেরি, অনেক লম্বা টাইম, সবুর হবে না। এই জন্য মানুষ শিক্ষা করে না, গুরুত্ব দেয় না। আল্লাহ বলছেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্ট সুন্দর ভাবে। আর তার ফজিলত দেওয়া হয়েছে, তোমরা যে তেলাওয়াত করো কোরআন, তো তোমাদেরকে ফালতু এমনি তোমাদের যে কোনো লাভ হবে না তা নয়, তবে সমস্ত লাভটা নির্ভর করছে কার উপরে? আখেরাতের উপরে। মানে আখেরাতে পাবে সেই লাভটা, আখেরাতে পাবে, দুনিয়াতে পাবে না। দুনিয়াতে পাবে যদি কোরআন পড়ে আমল করো, তবে যদি আমল করো দুনিয়াতে পাবে এবং আখেরাতে পাবে। আর যদি আমল না করো, কোরআন না বুঝে পড়ো, তাহলে কমসে কম দুনিয়াতে যদি সব না পাও বা এর পারিশ্রমিক না পাও, কাল কেয়ামতে পাবে। আমভাবে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, والحسنات بعشر امثالها لا اقول الف لام ميم حرف ولكن الف حرف ولام حرف وميم حرف. যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কোরআন মাজিদের একটি বর্ণ পাঠ করবে, একটি হরফ পাঠ করবে, তার কটা নেকি হবে? একটা নেকি হবে। আর একটা নেকি দশটা নেকির সমান। আল্লাহ তাআলা একটা নেকি, আল্লাহ কি করেন, আমাদের রহমত, আল্লাহর রহমত আমাদের উপরে যে একটা নেকিকে দশে পরিণত করে দেন। আল হাসানাতু বি আশরি আমসালিহা, সুবহানাল্লাহ, মান জা বিল হাসানাতি ফালাহু আশরি আমসাল, দিয়ে মান যেই নেকি করবে তাকে কি দেওয়া হবে, দশ গুণ দেওয়া হবে। সুতরাং একটা হরফ পাঠ করলে দশটা নেকি হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আলিফ লাম মিম কটা হরফ, তিনটে হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিন তিনটে বর্ণ পাঠ করলে কটা নেকি হবে, ৩০টা নেকি হয়ে যাবে। চাই না আমরা, অনেকে বলে হুজুর এত নেকি নিয়ে কি করবো, কোরআন পড়লে এত এত নেকি, তো এত নেকি নিয়ে করবো, নেকি দরকার আছে না নেই? আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে জান্নাত ও জাহান্নামের মাঝে একটা জায়গা আছে আরাফ, সেই আরাফে কারা থাকবে, অবস্থান করবে জানেন? যাদের নেকি বদি সমান সমান হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। আর আল্লাহর যে মিজান হবে সেই মিজান জাররা পরিমাণ নেকি ওজন করবে। জাররা পরিমাণ কাকে বলে বাসান আন্দা জাররা, জাররা মানে হচ্ছে ধুলিকণা। সেই ওজনের একদিকে যদি একটা ধুলিকণা চাপিয়ে দেওয়া হয় পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে যদি ওই লোকদের মধ্যে কারো জাররা পরিমাণ একটা নেকি থাকতো তাহলে জান্নাতে চলে যেত না, যেত না, তাদেরকে আরাফে থাকতে হতো না, তাই না? অবশ্য পরবর্তীতে সুপারিশে ইত্যাদিতে তারা আরাফ থেকে জান্নাত জাহান্নাম ছাড়া আরাফে কেউ থাকবে না, সেটা আলাদা কথা, কিন্তু সাময়িক ভাবে সে কষ্টে থাকবে না, থাকবে না, টেনশনে থাকবে না, থাকবে না। একটা আরব যদি পাঠ করতে, একটা হরফ যদি কোরআনের পাঠ করত তাহলে কি জাররা পরিমাণ সওয়াব হতো? না, একটা গোটা সওয়াব হতো, বরং দশটা সওয়াব হতো। তাহলে একটা হরফ পাঠ করলে আরাফের দিনে নেকি কাজ রাখতো না, লাগতো না? আল্লাহ আকবার। সুতরাং নেকি নিয়ে কি করব এটা খবরদার ভাববেন না, বলবেন না। একটা নেকির জন্যই আপনি ফেঁসে যেতে পারেন। এই জন্য ওহদ পাহাড় সমান নেকি, এ পাহাড় সমান নেকি, এত পরিমাণ নেকি, আসমান জমিন ভরে দেয় এত নেকি, কি করব কি করব ভাববেন না। যখন নেকির দরকার হবে তখন বুঝবেন যে আপনি নেকি নিয়ে কি করবেন। আল্লাহুল মুস্তাআন। আমাদের অনেকে মানুষ দেখবেন অনেকে ফজুল খরচি করে, তার মানে অপব্যয় করে, অপচয় করে, বলে এত টাকা কার জন্য রাখবো, কার জন্য করব, আমার কেউ নেই, আমার অনেক যথেষ্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কোন পয়সার কদর জানে না, পয়সা কি হবে, কিন্তু এমন এক সময় আসে যে অপারেশনের পেছনে ৫ লাখ টাকা লাগবে, ১০ লাখ টাকা লাগবে, তখন বলে হাই রে হাই, এখন বোঝা গেল যে পয়সা দরকার আছে, লাও এবার ভিক্ষা করো। তখন তো পয়সা অপচয় করলে, উড়িয়ে দিলে, এখন তোমার পয়সা দরকার হয়েছে। তো মানুষ দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না, যখন প্রয়োজন পড়ে, দাঁত যখন পড়ে যায় তখন বোঝে যে হ্যাঁ আরে দাঁত আমি নষ্ট করে দিয়েছি নিজে থেকে। আল্লাহ মুস্তান। সুতরাং নেকির দরকার আছে। কোরআনের একটা হরফ পাঠ করলে দশটা নেকি, কোরআনে কত হরফ আছে, আর আপনি যদি কোরআন খতম করেন কত নেকি হবে আপনি হিসাব করেন, মানে কল্পনার বাইরে, তবু হিসাব করা যায়। কিন্তু একটা আপনি একটা আয়াত পাঠ, আলিফ লাম মিম পাঠ করলে আপনার ৩০টা নেকি, এইভাবে আপনার নেকি বর্ধিত হতে থাকবে। আল্লাহুল মুস্তাআন। সুতরাং আমাদের মধ্যে যারা গাফেল আছে তারা কি সজাগ হবে? আমাদের মধ্যে যারা উদাসীন আছে তারা কি সজাগ হবে? সময় মতো কোরআন শিক্ষা করে কোরআন কি তেলাওয়াত করবে? যদি না করে তো কাল কেয়ামত এমন আসছে যে সেই সময় আপনার হাই পস্তানি, আক্ষেপ হবে, অনুতাপ হবে, আর যখন অনুতাপ কোনো কাজে দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ ফাইন্নাহু নূরুল্লাকা ফিল আরদি ওয়া যিকরুল্লাকা ফিস সামা। তুমি কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকির করতে থাকো, কারণ তা পৃথিবীতে তোমার জন্য আলো, কোরআন হচ্ছে কি আলো, এবং আকাশে তোমার জন্য সঞ্চিত গুপ্ত ধন, আকাশে মানে পরকালে কিয়ামতে আল্লাহর কাছে সেটা হচ্ছে সঞ্চিত গুপ্ত ধন। সুতরাং এই গুপ্ত ধন সংগ্রহ করতে তুমি প্রস্তুতি নাও, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা মিয়াত আয়াতিন ফি লাইলা কুতিবা লাহু কুনুতু লাইলা। যে ব্যক্তি এক রাতে, সাধারণত কোরআন পড়া সময় কখন, রাত, রাতটা হচ্ছে উত্তম সময় কোরআন পড়ার জন্য, এই জন্য কোরআন রাতে পড়তে হয়। ওই জন্য বলা হয়েছিল না যে একটা লোকের মাথায় পাথর মারা হচ্ছে, তো পাথর কেন মারা হচ্ছিল, যে সে কোরআন মুখস্থ করেছে, তার কোরআন জানা আছে কিন্তু রাতে কোরআন পড়তো না, রাতে ঘুমিয়ে থাকতো আর দিনে আমল করতো না। আর একটা বর্ণনাতে আছে যে ফরজ নামাজ থেকে ঘুমিয়ে থাকতো, তাই না? তাহলে রাতে কোরআন পড়া হচ্ছে উত্তম। যদি কেউ রাতে 100টা আয়াত পাঠ করে তাহলে সেই ব্যক্তির আমল নামায় ওই রাত্রি, সারা রাত্রি জেগে নামাজে থাকা সব লাভ হবে, সারা রাত্রি জেগে কিয়াম করার সব লাভ হবে, লিপিবদ্ধ হবে তার আমল নামাতে। আল্লাহ আকবার! ভেবে দেখুন, মাত্র 10টি আয়াত পাঠ করলেও কত সওয়াবের অধিকারী হওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা আশরা আয়াতিন ফি লাইলা কুতিবা লাহু কিনতার ওয়াল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি রাত্রে 10টি আয়াত পাঠ করবে, 100 থেকে কটা বললাম, মাত্র 10টি আয়াত পাঠ করবে, তার জন্য কিনতার পরিমাণ সব হবে। আরে কিনতার কাকে বলে? কিনতার মানে কি? কিনতার হচ্ছে পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ। চিন্তার কি হলো তাহলে? পৃথিবী এবং চার মধ্যে যত কিছু জিনিস আছে, পেট্রোল থেকে নিয়ে সোনা থেকে নিয়ে ডায়মন্ড যত কিছু আছে, তার থেকে উত্তম হচ্ছে চিন্তার। এই চিন্তারটা পাবেন কিভাবে? মাত্র 10টা আয়াত পাঠ করলে। আল্লাহ আকবার! এখন যদি বলা হয় যে সৌদি আরবে যত সোনা আছে তোমাকে দেওয়া হবে, 10টি আয়াত শেখো, আল্লাহ আকবার, কি মারামারি না লাগবে! সেখানে হয়তো কি বলে অস্ত্র নিয়ে হাজির হয়ে যাবে, তাই না? এবার শুধু সৌদি আরবের সোনা, বাকি সারা বিশ্বের সোনা যেগুলো আছে সেগুলো যদি আপনাকে দেওয়া হয়, বলে হুজুর এইটাই তো বলছি, নগদ যা পাও হাত পেতে না, ওটা ধারের কথা বলছেন, তো বিশ্বাস হয় না, আসলে বিশ্বাস হয় না। বেশ, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, ফাইন না হইয়াতি ইয়াউমাল কিয়ামাতে সাফি আল্লাহ আসহাবে। কিয়ামত তো শুনেছ, কিয়ামত তো হবে, কিয়ামতে বিশ্বাস করো। আর কেয়ামতে যখন ঝামেলায় পড়বে, বিপদে পড়বে, তখন তোমার সুপারিশের দরকার হবে। কে তোমার সুপারিশ করবে? কে আমার সুপারিশ করবে? কে আমার জন্য জাহাজ নিয়ে দাঁড়িয়ে আছে? তখন আপনার জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে কে? তখন আপনার জাহাজ আর কেউ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। একমাত্র কোরআন আসবে, এসে বলবে যে আমি সুপারিশ করব তোমার জন্য। কোরআন এসে কেয়ামতের মাঠে সুপারিশ করবে। আর একটি হাদিস আছে, আল কোরআন শাফিউন মুসাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। এই কোরআন কিয়ামতে সুপারিশকারী, আর শুধু সুপারিশকারী না, তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। এমন সুপারিশকারী যার সুপারিশ, অনেকে সুপারিশ করে কিন্তু কাজ হয় না, কিন্তু এই কোরআনের সুপারিশ কাজ হবে, কাজ করবে, কাজ হবে এর দ্বারায়। কোরআন সত্যায়িত প্রতিবাদী, তার মানে এমন প্রতিবাদী যার কথা বিশ্বাস করা হবে। যে ব্যক্তি তাকে নিজের সামনে রাখবে, কোরআনকে সামনে রাখবে, সে ব্যক্তিকে সে মানে কোরআন জান্নাতের দিকে রাস্তা দেখাবে, পথ প্রদর্শন করবে। আর যে ব্যক্তি তাকে পিছনে রাখবে, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে মানে সামনে রাখবে না, তাকে পথ প্রদর্শক বলে মানবে না, সে ব্যক্তিকে সে জাহান্নামের দিকে পরিচালিত করবে। কি কোরআনই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআনই আপনাকে জাহান্নামে ফেলে দেবে ঠেলে। অতএব কোরআন পড়ো, হে মানুষ তোমরা কোরআন পড়ো। আর আরেকটি হাদিসে আছে, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াসফান লি আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম ইয়া রব মানাতুহু তামা ওয়াশ শাহাওয়াত বিন নাহার ফাশাফফিনি ফীহি ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফফিনি ফীহি ক্বালা ফায়ুশাফফান। কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি ওকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম দিনের বেলায়, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আর কোরআন বলবে, আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন, অতএব ওদের সুপারিশ গৃহীত হবে, আল্লাহ তালার কাছে সুপারিশ গৃহীত হবে, গৃহীত হয়ে তাকে কথা মানা হবে, এবং কোরআন এবং রোজার সুপারিশ মেনে তাকে কি করা হবে? জান্নাত দান করা হবে। আল্লাহ আকবার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা তাইয়িব। কোরআন পাঠকারী মুমিনের উদাহরণ হচ্ছে ঠিক বাতাবি লেবুর মতো। বাতাবি লেবু জানেন তো? উতরুজ্জা, এখানে তুরুঞ্জা জানেন? তুরুঞ্জা যে গোল গোল বড় বড় হয়, অবশ্য খুব টক হয়, কিছু কিছু খুব টক হয়, কিছু কিছু মিষ্টি হয়। তো মিষ্টির কথাটা বলা হচ্ছে, যেমন দেখতে সুন্দর, যেমন তার স্বাদ সুন্দর, যেমন তার সুগন্ধ মানে গন্ধও সুন্দর, এমন হচ্ছে মোমেনের উদাহরণ বাতাবি লেবুর মতো, যে মোমেন কোরআন পাঠ করে। আর যে মোমেন কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামা ইয়াকরাউল। মোমেন কিন্তু কোরআন পড়ে না, তো তার উদাহরণ হলো খেজুর। অধিকাংশ মুসলমান মোমেন হচ্ছে খেজুর। মোমেন, কিন্তু মোমেন মানে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, হয়তো নামাজও করে রোজাও করে, কিন্তু কোরআন পড়ে না, সে হচ্ছে খেজুর। খেজুরের কি স্বাদ হচ্ছে? আছে, খেজুর খেলে উপকার হয়, কিন্তু সেই খেজুরের কোনো সুগন্ধ নেই, খেজুরের কোনো সুগন্ধ নেই। সুতরাং যার উত্তম ঘ্রান্ত নেই তবে স্বাদ মিষ্টি। অন্য থেকে কোরআন পাঠকারী মুনাফেকের দৃষ্টান্ত। এবারে মানে আমাদের সমাজে বহু মুনাফেক আছে যারা কোরআন পড়ে, মুনাফেক কোরআন পড়ে, তো তার দৃষ্টান্ত হলো তুলসী গাছের মতো। তুলসী গাছের মতো জানেন, তুলসী গাছ কাকে বলে? এই তো এখানেই আছে, সামনেই আছে। সৌদি আরবে কি বলা হয় তুলসী গাছকে? কি বলা হয়? আ তুলসী গাছ খুব সুগন্ধ, অনেকে সৌদি গাড়িতে রাখে। কি বলা হয়? রায়হান বলা হয়, রায়হান। কি মাজরার লোকে জানেন না, রায়হান বলা হয়। তো এ হচ্ছে তুলসী গাছ, তুলসী গাছের মতো মুনাফিক কোরআন তেলাওয়াত করছে, তার মানে তার সুগন্ধটা ভালো কিন্তু খেতে সম্ভবত তিতা। গাছটা আমি খেয়ে দেখিনি অবশ্য, খেয়ে দেখে দেখা দরকার। স্বাদ হচ্ছে তিক্ত কিন্তু মানে ঘ্রাণ হচ্ছে উত্তম। আর যে মুনাফিক, মুনাফিক কিন্তু কোরআনও পড়ে না, তার হচ্ছে বাকাল ফল, মানে গন্ধ খারাপ আর দেখতেও সুন্দর নয়, আল্লাহুল মুস্তান। আর স্বাদ ও তিক্ত, ঘ্রাণ ও মানে খারাপ। যাই হোক, তাহলে মোমেন যদি কোরআন পড়ে তার উদাহরণ হলো বাতাবি লেবুর মতো। সুন্দর একটা উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে তোমরা হে মোমেনরা কোরআন পড়ো। আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মা আসসাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। এখন বাদশা বলবে, হুজুর আপনি কোরআন পড়তে বলছেন, আমি কোরআন শিখেছি কিন্তু পড়তে বড় কষ্ট হয়, অক্ষরগুলো ঠিক মতো উচ্চারণ হয় না, ঠিক মতো আ, ঠিক মতো কাফ এসব উচ্চারণ করতে পারি না হুজুর, খুব কষ্ট হয়। তাহলে আমি কি করব? আমরা বলবো পড়ুন, আপনার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, কোরআন পড়তে কষ্ট হচ্ছে, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআনের শুদ্ধভাবে পাঠকারী ও পানির মতো হিফজকারী গড়গড় গড়গড় করে পড়ছে, সুন্দরভাবে উচ্চারণ করে পড়ছে, সেই হাফেজ মহাসম্মানিত পুণ্যবান লিপিকার ফেরিস্তা বর্গের সঙ্গী হবে, লিপিকার ফেরিস্তা বর্গের সঙ্গী হবে। আর যে ব্যক্তি পাকা হিফজ না থাকার কারণে বা ভালো করে পড়তে না পারার কারণে কোরআন পাঠে অ অ করে বা পড়তে কষ্টবোধ করে, তার জন্য রয়েছে ডবল সওয়াব। হ্যালো, পড়তে কষ্ট হচ্ছে তবুও পড়ুন, তার আপনার জন্য কত সওয়াব আছে? ডবল সওয়াব। আল্লাহু আকবার। একটি হচ্ছে তেলাওয়াতের আর দ্বিতীয়টা হচ্ছে কষ্টের দরুন, তাই না? চলুন, নামাজে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তার সওয়াব আলাদা আছে। কোরআন এমনি পড়লেন আর নামাজে পড়লেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসালাতু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান। যদি তোমাদের কেউ নামাজের মধ্যে তিনটি আয়াত পাঠ করে তো ওই তিনটি বড় বড় হুষ্টপুষ্ট গাভীন উটনি অপেক্ষা উত্তম। আল্লাহ আকবার। ওখানে কোরআন শিক্ষা করার কথা বলা হয়েছিল, আর এখানে নামাজে যদি আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন তো একটা আয়াত তেলাওয়াত করলে একটা গাভীন উটনি আপনি পেয়ে যাবেন, বরং তার থেকেও শ্রেষ্ঠ জিনিস আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা বি আশরি আয়াতিন লাম ইউক্তা মিনাল গাফিলিন ওমান কামা বি মিয়াতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন ওমান কামা বি আলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তারিন। যে ব্যক্তি বা মুকান্তারিন, যে ব্যক্তি দশটি আয়াত নামাজে পড়ে সে উদাসীনদের তালিকাভুক্ত হয় না, আর যে ব্যক্তি একশোটি আয়াত নামাজে পড়ে সে আবেগদের তালিকাভুক্ত হয়, আর যে ব্যক্তি এক হাজারটি আয়াত নামাজে পড়ে সে অজস্র সওয়াব অর্জনকারীদের তালিকাভুক্ত হয়। একদম অজস্র সওয়াব। যে কিন্তার বলা হলো, ওই কিন্তার থেকে মুকান্তারিন, কিন্তা হলো দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ। তো আপনি এক হাজারটা আয়াত যদি নামাজে পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজে যেমন, তাহলে আপনি ওই কিন্তারওয়ালা হয়ে যাবেন। চলুন এবারে বিশেষ বিশেষ সুরার কিছু ফজিলত আমরা বলি। এমনিতে বিশেষ বিশেষ বহু সুরার ফজিলত সহি না, যেমন সুরা রহমানের কোন ফজিলত সহি হাদিস নেই, সুরা ইয়াসিনের ফজিলতে কোন সুরা কি বলে আপনার সহি হাদিস নেই, সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ার ব্যাপারে সহি হাদিস নেই, ইত্যাদি ইত্যাদি, যেগুলো অনেক বহু দুর্বল জাল, এগুলো ব্যবহার করা হয়, প্রচার করা হয়। আজকাল ইউটিউব ফেসবুকে আপনারা দেখবেন এমন এমন হাদিস বর্ণনা করছে যে হাদিসগুলো মোটেই সহি না। আমরা সহি সহিগুলো বেছে নিয়েছি যার বর্ণনা বলা হয়েছে সহি হাদিসে, যেমন সুরা ফাতিহা। সুরা ফাতিহা হলো জ্যোতি, মানে নূর, আলো। সুরা ফাতিহা হচ্ছে আলো, আর এই ফেরেশতার মাধ্যমে এই সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত আনা হয়েছে বা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে আমাদের জন্য। সুরা ফাতিহা হলো নূর আলো, এই সূরা ছাড়া নামাজ হয় না, মুক্তাদি হোক কিংবা ইমাম হোক, এই সূরা ছাড়া নামাজ হয় না। এই জন্য এই সূরাটার নাম, একটা নাম হলো সূরাতুস সালাহ, এই সূরাটার নাম হলো সূরাতুস সালাহ। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা আল্লাহ তাআলা বলেছেন, যেটা হাদিসে কুদসি, যে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি রব্বি। তা সালাত এখানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। যেমন একটা সূরার নাম হলো সূরা, সূরা ফাতিহার নাম হলো সূরা সূরাতুস সালাহ। এ হলো ঝাড়ফুকের মন্ত্র। আপনারা শুনেছেন যে সেই সাহাবারা বাইরে গিয়েছিলেন, তারপরে মরুভূমিতে সেখানে এক গ্রাম পাওয়া গেল, সেই গ্রামের লোক এদের মানে মেজবানি করলো না, মেহমানদারি করালো না, তারপর রাতে বিছু দংশন করলো তাদের মরলকে, মাতবরকে। তখন বড় পরেশান হয়ে গেছে আর লোকেরা পরেশান যে আমাদের হুজুরের সর্দারের এই অবস্থা, তো কি হবে, কি ঝাড়ফুঁক করলো, ওদের কাছে যা ছিল করলো, ভালো হয় না, জ্বালা যন্ত্রণা ছটফট করছে। তারপরে এদের কাছে এসে বললেন যে আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁককারী আছে? আমাদের সর্দারকে দংশন করেছে কিছুতে। বললেন হ্যাঁ আছে, কিন্তু আমরা তো এমনি যাবো না, কারণ তোমরা আমাদের সহযোগিতা করনি, মেজবানি করাওনি। আমাদেরকে কি লাগবে? বিনিময় লাগবে। কি লাগবে তাহলে? বলতে ছাগল দেবো, চলো 30টা ছাগল, এক পাল ছাগল, 30টা ছাগলের বিনিময়ে ঝাড়ফুঁক করলেন। আর যেমনি ঝাড়ফুঁক করা হয়েছে সূরা ফাতিহা দিয়ে, ভালো হয়ে গেছে। ফিরে এসে বলে সন্দেহ হলো, আমরা কোরআন পড়ে নিলাম, চল তো মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলা হলো, ইয়া রাসূল, আমরা এরকম করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি সাহাবীকে বললেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কি করে জানলে যে সূরা ফাতিহা হচ্ছে রুকিয়া, মানে ঝাড়ফুঁকের মন্ত্র? ইয়া রাসূলুল্লাহ, আমার মন থেকে, তাই এমনিতে কোরআন আমভাবে কি শেফা, কোরআনের আয়াত দিয়ে আপনি যে কোনো রোগের চিকিৎসা করতে পারেন। তো আবু সাঈদ খুদরি চিকিৎসা করেছিলেন, তো কাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মানে কি বলে আপনার ঠান্ডা পড়ে গেল, যেখানে যন্ত্রণা হচ্ছিল ঠান্ডা পড়ে গেল, একদম ভালো হয়ে গেল। তারপরে সেই ছাগল নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমাদের জন্য হালাল এবং আমার জন্য একটা ভাগ রাখো। আল্লাহুল মুস্তাআন। তো এ হল ঝাড়ফুঁকের মন্ত্র, হলো সূরা ফাতিহা। ইন্না লিকুল্লি শাইইন সিনামান ওয়া সিনামুল কোরআনে সূরাতুল বাকারা। এবার সূরা বাকারার ফজিলত শুনুন। প্রত্যেক জিনিসের চূড়া আছে, চূড়া বোঝেন, যেমন সিংহ যাকে বলে, হিমালয় পর্বত, হিমালয় পর্বত সব থেকে উঁচু জায়গা, যেটা যেখানে গিয়ে লোকে পতাকা গাড়ছে নাম নেওয়ার জন্য, কত কত বিপদ উলঙ্ঘন করে পাহাড়ে বরফে গিয়ে পতাকা গাড়ছে, বলছে আমি পাহাড় হিমালয় জয় করলাম, এটা হলো কিছু জন্য নাম নেওয়ার জন্য, তাই না? পুরস্কার নেওয়ার জন্য নাম জন্য করছে আর কি, যাই হোক, এই সব বিপদকে ডেকে আনছে, বিপদকে উল্লঙ্ঘন করে তারা এগুলো করছে। তো এ হচ্ছে সিংহ বা চূড়া, পাহাড়ের চূড়া। তো কোরআনের যে চূড়া আছে, ধরুন কোরআন যদি একটা পাহাড় হয়, তো পাহাড়ের চূড়া কোনটা? সূরা, এই কোরআনের চূড়া হলো সূরা বাকারা। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, তোমরা নিজেদের ঘরবাড়িগুলোকে কবরে পরিণত করো না। কেননা যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি শয়তান থেকে পলায়ন করে। এখান থেকে বোঝা গেল যে বাড়িতে কোরআন পড়া উচিত, যে বাড়িতে কোরআন পড়া হয় সে বাড়িতে সূরা বাকারা পড়া হয়, শয়তান পালিয়ে যায়। যারা বাড়ি বন্ধ করে ভাঁড় কুঁটে এখানে ওখানে কি তাবিজ চিটিয়ে, তারা জেনে, তাদের জেনে রাখা ভালো যে ঘর বন্ধ করা, চারিদিকে তুমি ঘর বন্ধ করেছো, এদিকে খোলা আছে, ঘরের ভেতরে টিভি, ঘরের ভেতরে কি বলে আপনার কুকুর, ঘরের ভেতরে নাপাক লোক ইত্যাদি ইত্যাদি, আর এদিকে তুমি দরজায় দরজায় চিটিয়ে দিয়েছো তোমার ঘর বন্ধ করার সামান, কি লাভ হবে? শয়তান তাড়তে হলে সূরা বাকারা তেলাওয়াত করতে হবে। আর বোঝা, এটাও বোঝা গেল যে কবরস্থানে কোরআন পড়া যাবে না। কেন? আল্লাহ রাসূল বললেন তোমাদের ঘরকে কবর বানিও না, তাতে সূরা পড়ো। তার মানে কি হলো? যে কবরস্থানে সূরা পড়া যাবে না। এই জন্য কবরস্থানে সূরা পড়ার কোন হাদিসও ব্যবহার করে লোকে, জানবেন সে হাদিস সহি নয়, কবরস্থানে কোরআন পড়ার হাদিস সহি নয়। বেশ, এবার চলুন বাকারা ও আলী ইমরানের একসাথে ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো, কেননা তা কিয়ামতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে। তোমরা দুই জ্যোতির্ময় সূরা বাকারা ও আলী ইমরান পাঠ করো, কারণ উভয়ই মেঘ অথবা উড়ন্ত পাখির ঝাঁকের ন্যায় কিয়ামতের দিন উপস্থিত হয়ে তাদের পাঠকারীদের হয়ে আল্লাহর নিকট হুজ্জত করবে। তোমরা সূরা বাকারা পাঠ করো, কারণ তা গ্রহণ করায় বরকত এবং বর্জন করায় পরিতাপ আছে। আর বাতিল পন্থীরা মোকাবেলা করতে পারে না, জাদুকররা মোকাবেলা করতে পারে না। সূরা বাকারা কোরআনকে হাজির করা হবে এবং আহলে কোরআন কেউ, মানে কোরআনওয়ালা কেউ, যে কোরআন পাঠ করত এবং আমল করত, যারা তার মোতাবেক আমল করত, যার সৌভাগ্যে থাকবে সূরা বাকারা ও আলে ইমরান, আগে আগে থাকবে বাকারা ও আলে ইমরান। সূরা মুসাববিহাত, যে সূরা শুরুতে সাববেহ সাববেহ ইউসাববেহ সাববাহা আছে, সেই সূরাগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে এই সূরাগুলো পড়তেন। তো কয়েকটি সূরা, তো এই সূরাগুলোর মধ্যে এমন একটি আয়াত নিহিত আছে যা 1000 আয়াত অপেক্ষা শ্রেষ্ঠ, সূরা কাহাফ। সূরা কাহাফ হল, যদি আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন তো আপনার উপরে প্রশান্তি অবতীর্ণ হবে। মান কারা সূরাতাল কাহফ কামা উনজিলাত কানাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি মুকামিহি ইলা মক্কা, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে হুবহুব, মানে সুন্দরভাবে পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন নূর হবে, আলো হবে তার দাঁড়ানো জায়গা থেকে মক্কা পর্যন্ত। এবারে এর অর্থ সঠিক অর্থ বলা মুশকিল আছে, দাঁড়ানো জায়গা থেকে মক্কা পর্যন্ত নূর হবে এর মানেটা কি। তবে অন্য হাদিসে যেটা আছে, সূরা কাহাফ যদি জুমার দিনে পড়েন তাহলে তার থেকে মানে মক্কা পর্যন্ত নূর হবে, কাবা পর্যন্ত নূর হবে, মানে সে ওমরা করার হজ করার তৌফিক লাভ করবে জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে। মত করে সূর্য ডুবে গেল বৃহস্পতিবার, মাগরিব সময় থেকে কি শুরু হয়ে গেল জুমার দিন, তো এই রাতের মধ্যে পড়েন। আর কালকে শনিবারের মানে শুক্রবারে সূর্য ডোবার আগে পর্যন্ত, শনিবারে কি বলে শুক্রবারে সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি সূরা কাহাফ পড়ে নেন, তাহলে ইনশাআল্লাহ হজ উমরার তৌফিক পাবেন। আর একটি হাদিসে আছে, দুই এই সপ্তাহের মাঝে এক জুমা থেকে অন্য জুমার যে এক সপ্তাহ আছে, এই সপ্তাহের জন্য জীবন আপনার আলোকিত হয়ে যাবে যদি আপনি শুক্রবারে সূরা কাহাফ পড়েন। মান কারা সূরাতুল কাহফ ইয়াউমুল জুমআ আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, মান কারা সূরাতুল কাহফ ইয়াউমুল জুমআ আদা লাহু নূর মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতিক, কাবা পর্যন্ত তার আলো হয়ে যাবে, তার মানে আপনি ইনশাআল্লাহ হজ উমরার তৌফিক লাভ করবেন। সূরা মুলক, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা এমন আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে কিয়ামতে, এবং শেষ অবধি তাকে ক্ষমা করে দেওয়া হবে যে পাঠ করে নিয়মিত। আর সূরা তাবারাকা কবরের আজাব থেকে রক্ষাকারী, কবরের আজাব থেকে আপনাকে রক্ষা করবে কে, এই সূরা মুলক। যে ব্যক্তি হ্যাঁ, তো মোট কথা যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে নিয়মিত তার জন্য কবর আগে থেকে মাফ হবে। এটা পড়ার একটা নিয়ম হচ্ছে সোবার আগে, সোবার আগে সূরা মুলক পাঠ করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন। যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবে, যদি সে একবার পড়ে তো কোরআন একের চার অংশ পড়া হবে, আর চারবার পড়লে একবার কোরআন খতম করার সওয়াব লাভ হবে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি তিনবার পড়বে তার এক খতম কোরআন করা, কোরআন এক খতম করা সওয়াব লাভ হবে, কোরআন একবার খতম করা সওয়াব লাভ হবে। তবে কোরআন দেখুন একটা মর্যাদা লাভ আর একটা আসল জিনিস। মনে করুন একজন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলো, সে শহীদ আর একজন দেওয়াল চাপা মরল সেও শহীদ, দুটো কি শহীদ সমান হলো? শহীদের মর্যাদা পাবে কিন্তু আসলে শহীদ আলাদা জিনিস, কোরআন খতম করবেন সেটা আলাদা জিনিস, কিন্তু কোরআন খতমের সওয়াব পাবেন সেটা আলাদা জিনিস। কুলিয়া কাফিন চারবার পড়লে কোরআন খতমের সওয়াব পাবেন, কি কোরআন খতম হবে কি না, তো সেরকম মর্যাদাটা পাবেন, সওয়াবটা আপনি পাবেন। তেমনি কুল হুয়াল্লাহু আহাদ, যদি কেউ তিনবার পড়ে বাদশা নামদার তাহলে কি হবে, এক কোরআন খতম করা সওয়াব হবে। যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে তার কি সওয়াব, জান্নাতে তার জন্য একটা মহল তৈরি করা হবে। উমার বলছেন ইয়া রাসূলুল্লাহ তার বেশি পড়বো, তো বলছে তুমি বেশি পড়লে বেশি তোমাকে মহল তৈরি করে দেওয়া হবে। এখন আপনি হয়তো বাদশা বলবো অত মহল নিয়ে কি করবো, একটা বাসরের জন্য হলি হল, কিন্তু এইরকম বলা উচিত না, কারণ আপনার একটা মহল থাকবে কি না, মহল মানে তৈরি হলেই যে আপনার মহলটা থেকে যাবে তা না, কারণ আমরা যে সওয়াব করি সে সওয়াব নষ্ট হয় তাই না। এর আগে আমরা এখানে আলোচনা করেছি কিসে কিসে সওয়াব নষ্ট হয়, বাড়িতে যদি ফালতু কুকুর রাখেন তো প্রত্যেক দিন এক কিরাত সওয়াব কমে যাবে। এক কিরাত কাকে বলে, হ্যাঁ জানাজার নামাজে আছে উহুদ পাহাড় সমান এক কিরাত, তাহলে গেল কতগুলো নেকি গেল? বেশ উহুদ পাহাড় সমান যদি নাও হয় তো মোটামুটি কিছু তো ভরি, কিরাত আল্লাহর কাছে জানা আছে, আল্লাহর কাছে আমাদের বলা হয় যে এই হাদিসে আল্লাহ জানেন কিরাত মানে কি। তো মোট কথা সব তো কমবে, তো সব নিয়ে কি হবে, এত নেকি নিয়ে কি হবে, এত মহল কি হবে, এসব বলা মোটেই ঠিক না। তারপরে এক ব্যক্তি ওই নামাজ পড়ত, নামাজে সুরা ফাতিহা পড়া একটা সুরা পড়তো, কুল আল্লাহ আহাদ পড়তো, তো সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা এই করে, তো বললেন কি জন্য, জিজ্ঞেস করো কি জন্য পড়ে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই সুরাটাকে ভালোবাসি এই জন্য যে সুরাটা হচ্ছে এমন যে প্রকৃত রবের পরিচয় পাওয়া যাবে। তোমার সারা বিশ্বে বহু মানুষ বহু রকমের কি ঈশ্বরের উপাসনা করে, বহু রকমের ভগবান মানে, কিন্তু আসল ঈশ্বরটা কে? আসল রব আল্লাহ, মানে আল্লাহ তাআলা আসল সৃষ্টিকর্তা যিনি ইবাদতের যোগ্য তিনি কে, তার চারটে গুণে সুরাতে বর্ণনা করা হয়েছে। নম্বর এক আল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক, একক মানে তার অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নেই, তিনি একক। তারপরে আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন তিনি, কোন সৃষ্টির মুখাপেক্ষী নন। চার তিন নম্বর হচ্ছে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, তার মানে তিনি জনক নন, তিনি কারো পিতা নন, তিনি কারো পিতা নন, এমনকি ঈসাও তার পিতা নন, ঈসাও পিতা না। আর চার নম্বর হচ্ছে ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তানও নন, আর তার স্ত্রীও নেই, তার স্ত্রী অন্য আয়াতে আছে তার স্ত্রীও নেই। এখান থেকে বলো জন্ম দেননি, জন্ম নেননি, না পিতা না সন্তান। অতএব ঈশাকে পিতা বলা, ঈশাকে ভগবান মানা, তাকে মানে ঈশ্বর মনে করা, গড মনে করা নিহাতি ভুল। তারপরে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ সমতুল্য কিচ্ছু নেই, তার বিকল্প কিচ্ছু নেই, তাই না? প্রধানমন্ত্রী নেই তো কি বলে নায়েব আছে, উপমুখ্যমন্ত্রী উপ প্রধানমন্ত্রী আছে, তার কাছে কি কাজ হবে? না, এখানে কিন্তু বিকল্প কেউ নেই, উনি যখন নেই তখন কেউ নেই, আল্লাহ তালাই হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তালাই হচ্ছেন সবকিছু। তো এইটুকু সুরাতে এত কিছু বলা হয়েছে, আমি এই সুরাটাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি এই সুরাটা ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু হুরায়রা বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক স্থানে আগমন করলাম, তিনি এক ব্যক্তির নিকট শুনলেন সে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করছে, অতঃপর তিনি বললেন অনিবার্য হয়ে গেল, অনিবার্য হয়ে গেল। আমি বললাম কি অনিবার্য হয়ে গেল? তিনি বললেন জান্নাত অনিবার্য হয়ে গেল, কুল হুয়াল্লাহু আহাদ যদি কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে। সুরা ফালাক ও নাস, তুমি কি দেখোনি আজ রাত্রে আমার উপর কতগুলি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর কোনো কিছু দেখা যায়নি, তা হলো কুল আযাবিল ফালাক কুল আযাবিন নাস, মানে তার বিকল্পই নেই সুরার। আর এই সুরা হচ্ছে ঝাড় ফুকের মন্ত্র, জাদু দূর করার মন্ত্র, দুটো সুরা অবতীর্ণ হয়েছে কি দূর করার জন্য? জাদু দূর করার জন্য। সুরা ফালাক নাস ও এখলাস তিনটে একসাথে যদি আপনি পড়েন, সকাল সন্ধ্যায় যদি পড়েন, বলছেন তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত জিনিস থেকে যথেষ্ট, বিপদ আপদ জাদু জিন যা বলবেন যথেষ্ট। নিয়মিত সকালে তিনবার পড়তে হবে আর সন্ধ্যায় তিনবার পড়তে হবে, কি তিনটে সুরা, সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস, তিনবার করে পড়তে হবে। আর এই সুরা আপনার যে ফালাক আর নাস যে বলা হয়েছে, এই সুরাটা আপনার নামাজের পরে কখন পড়তে হবে? প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তে হবে তিন কুল, আর শোবার সময়ে তিনবার পড়তে হবে। কিভাবে? হাতটা তুলে তিনবার একবার করে পড়ে ফুঁক দিয়ে আপনার সারা শরীরে তুলিয়ে নেবেন, তারপরে আপনি শোবেন ইনশাআল্লাহ, আপনার কোনো বিপদ আপদ কোনো কষ্ট কোনো জিন কোনো শয়তান আপনার কাছে আসবে না। এবার চলো না কয়েকটা আয়াতের কথা বলি, শেষ করে দেবো। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের মধ্যে মর্যাদায় সব থেকে বড় আয়াত, সকাল সন্ধ্যায় একবার করে পড়তে হয়, শয়তান থেকে হেফাজতে থাকা যায়, নিরাপদ থাকা যায়। শোবার সময় একবার পড়তে হয়, তাহলে কি হয়? শোবার সময় যদি একবার পড়েন সারা রাত আপনি শয়তান থেকে চোর ডাকাত থেকে নিরাপদ থাকতে পারবেন। প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়তে হয়, আর তা পড়লে পরে মরণ ছাড়া জান্নাতের পথে আপনার কোনো বাধা থাকবে না। আল্লাহ আকবার। অনেকে আবার সুরাটা পড়ে বুকে ফুঁক দেয়, না ফুঁক দেওয়ার দরকার নেই, বিনা ফুঁকে আপনাকে শুধু পড়লেই হবে, আপনার পড়লেই হবে। বাকারার শেষ দুই আয়াত, ওই যে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে ফানসুন্না আলাল কওমিল কাফিরিন পর্যন্ত দুটো আয়াত যদি আপনি পড়েন তো বলা হয়েছে দুটো আয়াত খুবই গুরুত্বপূর্ণ এই দুটি আয়াত। আর এই দুটি আয়াত যে ব্যক্তি রাতে সূরা বাকারা শেষ আয়াত দুটি পাঠ করবে তার জন্য সে দুটি যথেষ্ট হবে। রাতে শোবার সময় শেষ দুটি আয়াত পাঠ করেন যথেষ্ট। যথেষ্ট মানে হচ্ছে এই যে তাহাজ্জুদ পড়তে হবে না, তার মানে আপনি পড়বেন না তা নয়, তাহাজ্জুদ পড়ার সবটা পেয়ে যাবেন, শুধু আয়াত দুটো পড়েন। আর যথেষ্ট মানে শয়তান থেকে যথেষ্ট, বিপদ আপদ থেকে যথেষ্ট, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি তাহাজ্জুদে সওয়াব পাবেন, আর না হয় জিন শয়তান ইত্যাদি মানুষ থেকে বা জীব জন্তু থেকে আপনি কি পাবেন, নিরাপত্তা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ফেরেশতা এসে বললেন আপনি দুটি জ্যোতির সুসংবাদ নেন যা আপনার আগে কোন নবীকে দেওয়া হয়নি, সে দুটি হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারা শেষ দুটি আয়াত। ওর মধ্যে যে বর্ণটি পাঠ করবেন মানে যে শব্দগুলো আছে যে দোয়াগুলো আছে যেটাই বলবেন তাই আপনাকে দেওয়া হবে। সূরা ইখলাস, সূরা ফাতিহাতেও দোয়া আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে মোনাজাত আছে দেওয়া হবে। আর সূরা বাকারা শেষে যে দোয়া মোনাজাত গুলো আছে কি সুন্দর সুন্দর দোয়া, যখনই আপনি পড়বেন আপনাকে দেওয়া হবে। আর সূরা কাহাফের শেষ অথবা প্রথম, প্রথম অথবা শেষ দশটি আয়াত যদি নিয়মিত মুখস্থ করে পড়াশোনা করেন তাহলে মান হাফিজা আশরা আয়াতি মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন আদ-দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। কোন কোন বর্ণনা আছে শেষ যাই হোক, প্রথম শেষ যাই হোক, আপনি নিয়মিত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। এই হচ্ছে কোরআন পড়ার মর্যাদা মাহাত্ম। দুঃখের বিষয় যে আমাদের পুরুষরা, আমাদের নারীরা, আমাদের যুবকরা, আমাদের যুবতীরা এ ব্যাপারে উদাসীন, যেহেতু এই যে নগদ যা পাও হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক। আল্লাহ মুস্তান, দূর আওয়াজের লাভ কি শুনে মাঝখানে যে পেজায় ফাঁক, বিশ্বাস হয় না। আর তারপর এটা শুধু পড়ার গেল, এবার পড়ে যদি বোঝেন, বুঝতে হবে না, হবে না, কোরআন কি বোঝার জন্য অবতীর্ণ হয়েছে না শুধু পড়ার জন্য, বোঝার জন্য। কোরআন জীবিত মানুষের জন্য অবতীর্ণ হয়েছে না মুর্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য না, শুধু গিয়ে খালি মরা কোরআন খানি করতে হবে মরার নামে, তাই না? তো শুধু জীবিত মানুষের জন্য অবতীর্ণ হয়েছে, প্রতাপ কোরআন পড়ে বুঝতে হবে, তার উপরে আমল করতে হবে। যাই হোক, পড়লে এতগুলো মর্যাদা, তাহলে বুঝেন যদি আমল যদি করেন তা কত মর্যাদা আপনি দিন এবং দুনিয়াতে পাবেন, দুনিয়াতেও পাবেন আখেরাতে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দ্বারা সম্মানিত করেছেন, কোরআন যারা নেবে কোরআন দ্বারা সম্মানিত হবে এই দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাআলা সেই সম্মানিত করুন যেন আমরা কোরআনকে ঠিক মতো পড়তে পারি, পাঠ করতে পারি, আর কি করতে পারি তার উপরে আমল করতে পারি। দুনিয়ার বুকে সব থেকে যে কিতাব বেশি পড়া হয় জানেন সেই কিতাবটার নাম কোরআন, কোরআন। আর দুনিয়ার বুকে সব থেকে যে কিতাবটা পড়া হয় কিন্তু বোঝা হয় না, সব থেকে বেশি পড়া হয় কিন্তু বোঝাই হয় না, সেটা কথা, সেটা কোন কিতাব? কোরআন। অনেক মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন অনেক মানুষই বোঝে না। আল্লাহুম মুস্তাহান। সুতরাং আল্লাহ আমাদের এই আমাদের অবস্থার উপরে রহম করুন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।